আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই বৈঠকে আল্লাহর এই ঘরে আমরা কয়েকটি কথা আলোচনা করব, যেগুলো আমাদের জিভেজাত পাপ, তার মানে আমরা জীবের মাধ্যমে এই পাপ করে থাকি। জীবের মাধ্যমে, যে মুখের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা সেই পাপগুলো করে থাকি। তার মধ্যে প্রথম হল কানাকানি। কানাকানি করা মানে ফিসফিসিয়ে কথা বলা, কারো পেছনে কাউকে দূরে রেখে দুজনে, কিংবা দুজনকে দূরে রেখে একজনকে নিয়ে কানাকানি করা। কানাকানি করা জায়েজ না। যখন কোনো কানাকানি করতে হবে, তখন যেন সেই কানাকানি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে না হয়, কোন পাপ কাজে না হয়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান। হে ইমানদাররা, যখন তোমরা কোনো বিষয়ে কানাকানি করবে, তখন যেন কোনো গুনাহ কাজ কিংবা কোনো বিদ্বেষজনিত বা শত্রুতা জনিত কোনো কাজ নিয়ে, কোনো কথা নিয়ে কানাকানি করবে না। ওয়া মাসিয়াতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিতে কানাকানি করবে না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যদি কানাকানি করো, এক অপরের সাথে ফিসফিসিয়ে কথা বলো, তাহলে ভালো কাজ এবং তাকওয়ার কাজ নিয়ে তোমরা এটা করতে পারো। আর শেষকালে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মানুষের উচিত বা মোমেনদের উচিত যেন সে আল্লাহর উপরে, বা মোমেনদের উচিত যেন তারা আল্লাহর উপরে ভরসা করে। বোঝা গেল যে কোন বিষয় নিয়ে যখন আপনি কোন গুনাহ কাজ নিয়ে, গুনাহ বিষয় নিয়ে, গুনাহর কথা নিয়ে, পাপ কথা নিয়ে আপোষে চুপিচুপি করবেন, তখন নিশ্চয়ই বুঝতে পারা যাবে যে তার ভিতরে কোন কোনো অকল্যাণ আছে। কোন একটা গোপন বিষয় নিয়ে যখন গুপঘাসা চলবে কোন রুমের ভিতরে, দূরে আপনার কোন জায়গাতে, সেখানে লোক সমাজ ছেড়ে দিয়ে যখনই কতকগুলো লোক নিজে নিজে চুপে চুপে গোপনে গোপনে কিছু কথা সারে, তখনই বোঝা যাবে যে নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো ফিতনার ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো এমন ব্যাপার আছে যে তারা গোপন ষড়যন্ত্র করছে, কারো বিরুদ্ধে শত্রুতামূলক কোন ষড়যন্ত্র করছে, এরকম বোঝা যায়। আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করলেন, তোমরা যখন এই শ্রেণীর গোপন, মানে কোন রকম কানাকানি করবে, চুপে চুপে কথা বলবে, তখন যেন কোন পাপ কাজ নিয়ে এবং রসুলের অবাধ্যতা নিয়ে খবরদার, গোপনে কানাকানি করো না। কোন স্থানে তিনজনে একত্রে থাকলে একজনকে ছেড়ে দুজনের কানাকানি করা, প্রথম ব্যক্তিকে গোপন করে কোন কথা বলাবলি করা, এটা এটাও একটা পাপ। মনে করুন আপনারা এক জায়গাতে বসে মনে করুন যে তিনজনে আছেন, তিনজন থাকা অবস্থায় একজনকে নিয়ে আপনি গোপনে কিছু কথা বললেন, তার মানে একজনকে বাদ দিলেন, কিংবা একজনকে উঠিয়ে নিয়ে গিয়ে একজনকে বাদ দিয়ে দুজনে গোপনে কথা বলতে লাগলেন, তখন অবস্থাটা কি হবে? যে যে ব্যক্তিকে আপনি বাদ দিলেন তার মনে সন্দেহ হবে কিনা, যে আমাকে গোপন করে ওরা দুজনে কি বলছে, তার মানে আমারই বিরুদ্ধে কিছু হবে, আমাকে যখন জানাচ্ছে না তখন আমারই বিরুদ্ধে এমন কথা হয়তো কিছু বলছে। এটা কিন্তু জীবের আপদ, এবং এতে তৃতীয় ব্যক্তির মন খারাপ হয়, ব্যাপারটা তার নিকট সন্দিগ্ধ হয়, সে ভাবে হয়তো তার বিরুদ্ধে কিছু বলাবলি করছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর কানাকানি করতে নিষেধ করেছেন। তিনি বলছেন, ইযা কুনতুম সালাসা, যখন তোমরা তিনজন থাকবে, ফালা ইয়াতানা যা রাজুলানি দুনাল আখার, তাহলে যেন একজনকে বাদ দিয়ে দুজনে কানাকানি বা চুপচুপে কিছু বলাবলি না করে। হাত্তা তাখতালেতু বিন্নাস, এ পর্যন্ত যে পর্যন্ত না অন্য মানুষ আসে, বা অন্য মানুষদের সঙ্গে মিশে, মনে করেন এখানে চারজন আছে, তার সঙ্গে কেউ আছে, তখন আপনার আর একজনকে নিয়ে গোপনে কথা বলা সমস্যা নয়। কিন্তু একজন থাকলে পরে তাকে একা বসিয়ে আপনারা দুজনে ফিসফিসিয়ে কথা বলবেন, এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এইভাবেই যখন মনে করুন দুজন এক ভাষী দুজন আছেন এক ভাষার লোক, আর একজন আছে অন্য ভাষার লোক, তো সেই অন্য ভাষার লোক যখন থাকবে তখন আপনাদের দুজনে নিজের ভাষায় কথা বলা ঠিক না। তার কারণ যখন অন্য ভাষা একজন লোক থাকবে, সে যখন আপনাদের ভাষা বুঝতে পারবে না তখন তাকে সন্দিগ্ধ করবে, তাকে তাকে মনে হবে কি যে আমার বিরুদ্ধে কিছু বলছে। এই জন্য দেখবেন যারা কালা হয়, কালা মানুষ সন্দেহ বেশি হয়, আপনার সামনে কথা বলে ফোন নড়ালি সে ভাববে কি আমার বিরুদ্ধে কিছু বলছে, যারা কালা হয় কানে। তো কালা মানুষের সাথে ওইভাবে জোরে কথা বলতে হবে, নচেত তাকে সন্দিগ্ধ করবে। ঠিক এইভাবে অন্য ভাষী যদি হয়, আপনারা দুজনে এক ভাষায় কথা বলছেন আর সে কিছুই বুঝতে পারছে না, তো তাকে এটা বিরক্তিকর মনে হবে এবং সন্দেহজনক হবে। এই জন্য যখন তিনজনে থাকবেন, একজন অন্য ভাষায় থাকবে, তখন জানলে তার ভাষা জানলে অবশ্য বলবেন, না জানলে কি করে বলা হবে, তিনজনে যে ভাষা বোঝেন সেই ভাষা বলতে হবে। যে মনে করুন দুজন বাঙালি আছে, একজন কেরলা আছে, এখন দুজনে বাঙালি দুজনে কথা বলতে হবে, দুজনেই বলছেন সে তো বাংলা এক পয়সা বোঝে না আর আপনিও কেরলার করেলাও বোঝেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা তো কেরলা ভাষা বলতে পারবেন না। এখন এমন একটা ভাষা বলতে হবে যা তিনজনেই বোঝেন, যেমন হিন্দি, কিছু যদি হিন্দি বোঝে তাহলে আপনাদেরকে হিন্দি ভাষাতে কথা বলতে হবে, যাতে সে সন্দেহ না করে যে আমার বিরুদ্ধে কিছু বলছে। এইভাবেই যদি সে হিন্দি না বোঝে তাহলে অবশ্য আলাদা কথা, তাহলে আলাদা কথা, সে যেহেতু কিছুই বোঝে না, সে এমনি বসে আছে, সে কেরলা ছাড়া কিছুই বোঝে না, তখন আপনারা নিজেদের ভাষায় কথা বলতে পারেন, সমস্যা নেই। নচেত একজনকে ছেড়ে ওদের দুজনে নিজ ভাষায় কথা বলা ওই রকম নিষিদ্ধ পর্যায়ে পড়ে, আবার ওই ব্যক্তির বিরুদ্ধে বললে বা ওর নিন্দা করলে ওর সম্মুখে হলেও তা গীবত হবে। মনে করুন আপনাদের ভাষা বোঝে না, আপনি তার বিরুদ্ধে আপনারা তার বিরুদ্ধে বলছেন, তো যেমন তার পিছনে বলা তার বিরুদ্ধে যদি বলেন, তার পিছনে বলা যেমন গীবত হবে, তেমনি সে সামনে থাকলেও যেহেতু সে আপনাদের ভাষা বুঝতে পারছে না, এটাও কিসে পর্যায়ে পড়বে, গীবতের পর্যায়ে পড়বে। সুতরাং এই শ্রেণীর কথা বলা থেকে দূরে থাকতে হবে। আরেকটা পাপ হল দুমুখে কথা বলা। দুমুখে কথা বলা কেমন, মানে আপনার কাছে একরকম আর আপনার বিরোধীর কাছে একরকম, তার মানে সে দুই জায়গাতেই ভালো থাকতে চায়, আপনাকেও আপনার কাছেও ভালো আর ওর কাছেও ভালো, বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি দুই জায়গাতেই সমান থাকতে চায়। দুমুখো সাপের মতো, যেমন দুমুখো দুদিকেই দংশন করে, এরকম কিছু মানুষ আছে যারা দুমুখেই দংশন করে, পরস্পর বিদ্বেষী, দুই পক্ষের নিকটই নিজের মান ও সম্মান বজায় রাখতে চায়, যে দেখো আমি তোমাকে পছন্দ করি, আর শত্রুর কাছে গিয়েও বলে আমি তোমাকে পছন্দ করি। আসলে এই শ্রেণীর মানুষ যে কত বড় ভয়ানক, যে হয়তো সে আপনার কথা তার কাছে এবং তার কথা আপনার কাছে বলে, তাতে বিশাল ক্ষতি হয়। উভয় পক্ষের মন রাখার উদ্দেশ্যে, মন জয় করার উদ্দেশ্যে প্রত্যেকের নিকট তার স্বপক্ষে এবং অপর পক্ষের বিরুদ্ধে কথা বলে, এতে উভয় পক্ষের মধ্যে বিদ্বেষ আরো বৃদ্ধি পায়, যেহেতু প্রত্যেকের নিকটে তার মনের গুপ্ত উদ্দেশ্যের বিরুদ্ধে বিপরীত কথা বলে, তাই সে এক প্রকার মুনাফিক। যে আমার শত্রুর কাছে গিয়ে আমার বিরুদ্ধে বা সে বলল যে আমি তাকে ভালোবাসি না, আর আমার কাছে যখন এলো এমন প্রকাশ করল যে সে তাকে ভালোবাসে না আমাকেই ভালোবাসে, এটা হচ্ছে এক প্রকার মুনাফিকি। অনেক সময় এ ধরনের লোকেরা পেটে গুপ্ত কথা নিয়ে বিপক্ষের নিকট পৌঁছে থাকে, তাই সে এক প্রকার চুগলখোর হয়, কারণ আমার কথা তাকে লাগাচ্ছে, তার কথা আমাকে লাগাচ্ছে, এক প্রকার চুগলখোর। আর বাংলাতে বলে, দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনিয়ে বসে পাশে, কথা দিয়া কথা লয় প্রাণ বধে শেষে। আপনার কাছে দেখবেন অনেক সময় কথা দিয়ে কথা নেবে, তারপরে সেই কথাটা আবার গিয়ে আমার শত্রুর কাছে প্রকাশ করবে, এমন মানুষের অভাব নেই। বরং এ ধরনের লোকেরা নিকৃষ্টতম লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহ ওয়া হাউলাই বিওয়াজহ। কিয়ামতের দিনে সবথেকে নিকৃষ্টতম লোক পাবে তাকে, যে ব্যক্তি দুমুখ হবে, এক মুখে এখানে এসে কথা বলে আর এক মুখে ওখানে গিয়ে কথা বলে, মানে যেখানে যেমন সুবিধা ঠিক সেখানে সেই রকম কথা বলে নিজের মান নিজের পজিশন বজায় রাখার জন্য। এর জন্য শাস্তি আছে কেয়ামতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কান লাহু ওয়াজহান ফি দুনিয়া কান লাহু ইয়াউমাল কিয়ামাতে লিসানান মিন নার, যে ব্যক্তি দুটো মুখ হবে দুনিয়াতে, দুর্মুখে কথা বলবে, দুই সাপ দুই মুখে দংশন করবে, সেই লোকের কাল কেয়ামতের দিনে জাহান্নামে আগুনের জিভ হবে। কেয়ামতের দিনে আগুনের জিভ হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুনাফিকি এই লোক, এই দুষ্ট প্রকৃতির লোক, এই দুমুখ লোক, এমন ছাগলের মতো, এমন মুনাফেক, এই মুনাফেক এমন তার উদাহরণ যেমন দুই ছাগপালের মাঝে যাতায়াতকারী বিপদগামী ছাগির, বিপদগামী ছাগি দুই পালের মধ্যে, কোন পালে যাবে, এ পালে যাবে না ও পালে যাবে, যাই এ পালে একবার আসে আবার ও পালে একবার যায়, স্থির করতে পারে না যে সে কোন পালের অনুসরণ করবে। দুমুখ মুনাফেকের এটা হচ্ছে উদাহরণ। এই কপটতা সমাজে এক ফ্যাশন আকারে স্থান লাভ করেছে। অর্থ ও স্বার্থ লাভের উদ্দেশ্যে প্রায় স্থানে প্রায় লোকের নিকট হতে এই কপটতার অভিব্যক্তি ঘটে। হক ও ন্যায় প্রকাশ্যে বলা, বাস্তব ও প্রকৃত খুলে পেশ করা কঠিন ও দুঃসাধ্য হয়ে পড়ে। তাই প্রায় মানুষ প্রয়োজনে স্পষ্ট বলতে, অপরকে উপদেশ দিতে এবং কারো প্রতিবাদ করতে ভয় ও সংকোচ বোধ করে থাকে। এরা মানুষকে ভয় করে, অথচ মানুষের রবকে ভয় করে না, মানুষের প্রতিপালক ও প্রভুকে ভয় করে না, মানুষের নিকট নিজের পজিশন যাবার ভয় করে, অথচ মহান আল্লাহর নিকট তার মর্যাদা যাবার ভয় করে না। আল্লাহ পাক ওই ধরনের মানুষের প্রকৃতি ও আচরণ বর্ণনা করে বলেছেন, ইস্তাগফুনা মিনান্নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, ওরা এরা মানুষকে লজ্জা করে, মানুষকে গোপন করে, মানুষকে গোপন করতে চায়, মানুষকে লজ্জা করে, আর আল্লাহকে তারা লজ্জা করতে চায় না, আল্লাহকে ভয় করতে চায় না, আর আল্লাহর কাছে গোপনীয়তা অবলম্বন করতে চায় না। আল্লাহর কাছে গোপনীয়তা অবলম্বন করা যাবে? আপনি যদি বলেন আল্লাহকে গোপন করে কিছু করবো, পারবেন? কোনো মতেই না। যে কোনো জায়গাতে আপনি পাপ করবেন সেখানে আল্লাহ আপনাকে দেখছেন। এরা মানুষকে লজ্জা করে কিন্তু আল্লাহকে লজ্জা করে না। ওয়া হুয়া মাআহুম, অথচ তিনি তাদের সাথে থাকেন। আল্লাহ মানুষের সাথে থাকেন, তাই না? সাথে থাকেন মানে কি? সাথে থাকেন মানে তার জ্ঞান তার দৃষ্টি সাথে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ ফিস সামা আমিন তুমান ফিস সামা, আল্লাহ আকাশে আছেন, সাত আসমানের উপরে আরশের উপর, কিন্তু তার জ্ঞান তার দৃষ্টি মানুষের সাথে আছে। আর মানুষ মনে করে কি যে আল্লাহ আমাদের কথা বুঝতে বা জানতে পারেন না, কিন্তু না তা না, বরং আল্লাহ তাআলা তাদের সাথেই থাকেন, তার দৃষ্টি তার জ্ঞান তাদের সাথেই থাকে। ইজ ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, আর তারা কিন্তু সেটা বুঝতে পারে না, যেহেতু তিনি যা পছন্দ করেন না এমন কথায় তারা রাত্রিতে পরামর্শ করে, এমন কথা নিয়ে তারা রাত্রিতে পরামর্শ করে, তাও রাত্রিতে আবার ভাবে কি আল্লাহ বুঝতে পারেন না। ওয়াকান আল্লাহ বিমা ইয়ামালুনা মুহিতা, অথচ তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্তে, আল্লাহ তাআলা সব জানছেন খুঁটিনাটি, তারা কি বলছে, তারা কি করতে চাচ্ছে। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বরং মুখে বললো আর না বললো, বরং মানুষের অন্তরে যা আছে অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। আব্দুল্লাহ বিন ওমরকে বলা হল, আমরা আমাদের বাদশাহ ও শাসকের নিকট উপস্থিত হয়ে এমন কথা বলি যা তাদের নিকট বের হয়ে এসে যা বলি তার বিপরীত। বাদশাহ সামনে গেলেন, খুব প্রশংসা করলেন, তারপরে পেছনে গিয়ে তার বদনাম করলেন, তাই না? হুজুরের সামনে এলেন, হুজুরকে বললেন, হুজুর আপনার মাশাআল্লাহ আপনার কি সুন্দর বই, আপনার কি সুন্দর বক্তৃতা। তারপর পেছনে গেলেন, তখন গিয়ে বললেন, হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম বই সবাই লিখতে পারে, এইরকম কথা সবাই বলতে পারে। তাই কি দুরকম হলো না? সামনে একরকম পিছনে একরকম, এক এক প্রকার। কি এগুলো হচ্ছে? কি হযরত তোমার ইবনে ওমর বলছেন, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের কর্মকে আমরা মুনাফিকি হিসাবে গণ্য করতাম। এই যে মুনাফিকি, তুমি সামনে একরকম বললে আর পিছনে একরকম বললে, সামনে বললে যে না লোকটা খুব ভালো, তারপরে পিছনে গিয়ে বললে যে না লোকটা খারাপ, দুরকম কথা, একই মানুষের জন্য দুরকম ওজন, দুরকম মিজান, দুরকম আপনার দাড়িপাল্লা, দুরকম নিক্তি। এই নিক্তির জন্য এ হচ্ছে মুনাফিক, আর এই মুনাফিকের জন্য এ শাস্তি ভোগ করবে। এমন মানুষ আছে যারা সংসারে সমাজে এরা কি সৃষ্টি করে, বিপত্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, ফেতনা সৃষ্টি করে। ইবনে উমার বলছেন এই হচ্ছে মুনাফিকি, যে সামনে একরকম বলে আর পেছনে একরকম বলে, সামনে প্রশংসা করে পেছনে বদনাম করে। এ দারুণ খতরনাক, দারুণ বিপজ্জনক লোকে। জানেন তো গোদাবাড়ি ছাঁদন দড়ি, এখন তুমি কার, যখন যার কাছে থাকি তখন আমি তার। এদের এদের নীতিই হল যখন যার কাছে থাকি তখন আমি তার। এই দুমুখদের অবস্থা এমন, কখনো এরা চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে, কখনো এরা সাফ হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়াফুঁক করে। এমন মানুষ সংসারে আগুন লাগায়, সমাজে আগুন লাগায়, এবং এদের জন্য অনেক বিপত্তি। এমন চাপলুষ মানুষ বহু আছে যারা চাপলুষি করে আপনার কাছেও আপনার দুশ্মনের কাছেও চাপলুষি সবসময় সব রকম সব জায়গাতে একরকম থাকতে চায়, সব জায়গাতে ভালোবাসার পাত্র হতে চায়, কিন্তু সর্বনাশ হয় তখন যখন আপনার কথা তার কাছে এবং তার কথা আপনার কাছে প্রকাশ করে এবং এতে দুশ্মনী সৃষ্টি করে। এইরকমই একটা পাপ কান ভাঙানো, কান ভাঙানো পাপ। আপনার সঙ্গে একজনের বন্ধুত্ব আছে কিংবা সম্পর্ক আছে, একজনের কান ভাঙিয়ে দিল, দিয়ে আপনার সাথে তার বিচ্ছেদ ঘটিয়ে দিল। আপনার সঙ্গে বেশ আশাবাদ ছিল, হঠাৎ করে বন্ধ, কি ব্যাপার? আপনি বুঝতে পারছেন না যে কাল এসেছে, পরশু এসেছে, আজ আসে না কেন? সম্পর্ক ভালো ছিল, আজ হঠাৎ করে সে মুখ ফিরিয়ে নেয় কেন? হঠাৎ করে তখন আপনি জানবেন, দেখবেন যে কোন লোক তার কান ভাঙিয়ে দিয়েছে, কোন লোক কান ভাঙিয়ে দিয়েছে। বৈঠকে এসে বসত, বসার পরে দুদিন বসার পরেই দেখছি তো আর আসে না। কি ভাই, কি জন্য আসেন না? না হুজুর, সময় হয় না। কিন্তু পরে খবর নিয়ে জানা যায় ওকে বলেছে, বলেছে না ওয়াহাবি, ওর কাছে বসিস না, ওর কথা শুনিস না। এগুলো কি কান ভাঙানি? কান ভাঙিয়ে এরকম করে থাকে। একজনের সাথে বিয়ের কথাবার্তা চলছিল, হঠাৎ করে বলছে না বিয়ে দেবো না। কি ব্যাপার? না কেউ ভাঙিয়ে দিয়েছে, বলেছে এই জন্য ওকে সঙ্গে বিয়ে দিও না। এইভাবে ভাঙানির অনেক ব্যাপার আছে, যে মানুষকে কান ভাঙিয়ে তার কাছ থেকে সরিয়ে দেয়। সমাজে কিছু মানুষ আছে যারা কুটনামি করে বেড়ায়, কুটনামি গুপ্ত প্রণয়ের নায়ক নায়িকার মিলন সংসাধন করে, এমনও লোক আছে। দেখবেন নায়ক নায়িকা একজনের সাথে একজনের ভালোবাসা, কিন্তু তাদের আপোষে সাক্ষাৎ হলে ক্ষতি আছে, তখন মাঝখানে একজন কুটনা হয়, সে তাদের মিলন সংসাধন করে, এর কথা ওকে পৌঁছে দেয়, ওর কথা ওকে পৌঁছে দেয়, কখনো চিঠি হিসাবে কিংবা কখনো মৌখিক মেসেজ। এখন তো SMS হয়ে গেছে, এখন শুধু দরকার নেই, এখন তো SMS এ খুবই চলছে, কিন্তু যখন ছিল না তখন তারা কি করত, ওইভাবে কোটনা রাখত। ওই কোটনা তখন SMS কিসের মুখের মাধ্যমে আসত, তোমার জন্য এই বলছে, ও তোমার জন্য এই বলছে, আই লাভ ইউ, এরই মাধ্যমে পৌঁছে থাকে। কান ভাঙানি বা প্ররোচনা দিয়ে বিবাদ বাঁধায়, ঠিক এই শ্রেণীর মানুষ যেমন সংগঠন করে তেমনি এরা ছাড়াছাড়িও করে। কারো ভৃত্যকে অথবা বধূকে প্ররোচনা প্রলোভন দ্বারা তার প্রভু অথবা স্বামীর উপর বিতসদ্ধ করে তোলে। এখন আপনার ঘরে একজন চাকর আছে, সে চাকর বেশ আপনার কাজ করছিল, হঠাৎ করে বলে এত বেতন, এত কম বেতন, তুই এখানে কাজ করছিস কেন, এত কষ্টের কাজ কেন করছিস? তখন আপনি হঠাৎ করে সে বলো না আমি কাজ করবো না, অন্য জায়গায় করবো। কেন? না কান ভাঙানি দিয়েছে একজন। আপনার ঘরে আপনার স্ত্রী কিংবা আপনার বউ আছে, খুব ভালোই ছাকছিল, ভালোই ছিল, হঠাৎ করে আপনার চাচাতো ভাই কিংবা আপনার কোন ভাই কিংবা বাইরের কেউ লোক, প্রতিবেশী কেউ লোক কিংবা কোন মহিলা সেই বইয়ের কানে কান ভাঙানি দেয়, দেখ তোর শ্বশুর এইরকম, তোর শাশুড়ি এইরকম, তোর স্বামী এইরকম। ফলে সেই মেয়ে তার স্বামীর জন্য কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, যে কাল ভালো ছিল আজ খারাপ হয়ে যায়। কিসের জন্য? শুধু কান ভাঙানির জন্য। এইভাবে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, বিচ্ছেদ সৃষ্টি করে, কারো ছেলেকে বাপের বিরুদ্ধে বলে, কারো ছেলেকে তার মায়ের বিরুদ্ধে বলে, কারো ভাই কোন ভাইকে তার ভাইয়ের বিরুদ্ধে বলে, কি করে বিচ্ছেদ সৃষ্টি করে, কুটিল চক্রান্ত দ্বারা এদের মাঝে কলহ বাঁধিয়ে তোলে। এরা মন্দ কাজে সহায়তা করে থাকে, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, সৎ কাজে, কল্যাণমূলক কাজে পরস্পর সহযোগিতা করো, অন্যায় কাজে, পাপ কাজে কোন রকমই সহযোগিতা করো না। কিন্তু এদের অভ্যাসটা কি? এরা সংসার ভাঙার জন্য, মানুষের সুখী সংসার ভাঙার জন্য, সমাজ ভাঙার জন্য এরা কাজ করে থাকে। গড়ার জন্য করা ছিল, উচিত ছিল, কিন্তু গড়ার জন্য না করে এরা ভাঙার জন্য চেষ্টা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান হালাফা বিল আমানা, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমানতের কসম খায়। আমানতের কসম খায়, কসম খাওয়া বিভিন্ন গায়রুল্লাহর নামে কসম খাওয়া হয়। কেউ আমানতের কসম খায়, কেউ কাবার কসম খায়, কেউ জীবনের কসম খায়, কেউ হাত মওতের কসম, বিভিন্ন রকমের কসম খায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালু ছিল আমানতের কসম, আমানতের কসম করে বলছি, যেমন আমাদের বর্তমানে মসজিদের কসম দেখবেন পাইকাররা মসজিদ আঁকবেন বলে মসজিদ ছুঁয়ে বলছি, কাবা আঁকবে বলে কাবা সব ছুঁয়ে বলছি এর দাম এত, এইভাবে বিভিন্ন রকমের কসম খেয়ে থাকে। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কি শিরক? যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহর গুণ গুণাবলী সিফাত বা কোরআন ছাড়া অন্যের নামে কসম খাবে, কোন সৃষ্টি এমনকি নবীর নামে যদি কসম খায় সেটা কি? সেটা হচ্ছে শিরক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান খাব্বাবা আলা ইমরিইন যাওজাতাহু, যে ব্যক্তি কোন মহিলাকে প্ররোচিত করে তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলবে বা তাকে মানে বিদ্রুপ করে তুলবে, তার বিরোধী করে তুলবে, বিতশ্রদ্ধ করে তুলবে, আও মামলুকাহু, কিংবা তার চাকরকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলবে কিংবা তার বিরুদ্ধে তাকে খারাপ করে তুলবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, তার মানে সে নবীর উম্মত নয়। অন্য এক বর্ণনায় আছে, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা জাওজিহা ওয়া আবদান আলা সাইয়্যিদে, একই অর্থ, সে আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি কোন স্ত্রীকে প্ররোচিত করে তার স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তোলে বা তাকে বিতশ্রদ্ধ করে তোলে, অথবা কোন চাকরকে বা কৃতদাসকে খেপিয়ে তুলে তার প্রভুর বিরুদ্ধে তাকে দূরে সরিয়ে দেয় কিংবা তার কাছ থেকে ছাড়িয়ে দেয় কিংবা তার বিরুদ্ধে এমন কথা বলে যার ফলে সে আর তার কাছে থাকতে চায় না, কাজ করতে চায় না, বা সেই স্ত্রী তার কাছে তার ভাত খেতে চায় না, বা সেই স্বামীর প্রতি আর শ্রদ্ধা রাখে না, যে আগে শ্রদ্ধা রাখছিল এখন ওই কান ভাঙানির ফলে প্ররোচনার ফলে তখন সে আর স্বামীর প্রতি সেই শ্রদ্ধা রাখতে পারে না যে শ্রদ্ধা তার রাখা উচিত ছিল। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই কান ভাঙানো একটা মহাপাপ। এমন লোকদের জিহ্বা ইন্ধনে কত গৃহ যে জ্বলে ছারখার হয় তা বলাই বাহুল্য, কত সংসার ভেঙে যায়, কত স্ত্রী তালাক নিয়ে নেয় এবং কত স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় শুধু কান ভাঙানির ফলে। অনেক সময় দেখবেন স্ত্রী ভালোভাবে কাজ সংসার করছে, স্ত্রী সংসার করছে কিন্তু স্ত্রীর পাশ থেকে স্ত্রীর ভাবির কান ভাঙানি, অনেক সময়ে স্ত্রীর মা নিজে কান ভাঙানি দেয়, অনেক সময়ে পাশের কোনো মেয়ে কান ভাঙানি দেয়, অনেক সময়ে ওই মহিলার কোনো প্রেমিক থাকে যে প্রেমিক নিজে স্বয়ং তার সাথে এসে কথা বলে কান ভাঙানি দেয়, কিংবা কারো মাধ্যমে কোটনার মাধ্যমে গিয়ে কান ভাঙানি দেয়, ফলে সেই স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নেয়, তার মানে তালাক নেয়, তালাক নিয়ে পরে হয়তো বা এমনও হতে পারে যে কান ভাঙানি দিয়ে তাকে ছাড় দাওয়া করালো, ছাড়াছাড়ি করালো, সে তার তাকে বিবাহ করতে চায় অথবা তাকে নিজের সংসারে আনতে চায়, এমন ঘটনা বহু ঘটছে এবং আমরা দিনরাত দেখছি শুনছি যে এইভাবে একজন পুরুষ কিংবা কোন মহিলা কোন স্ত্রীকে প্ররোচিত করে তার স্বামীর কাছ থেকে সরিয়ে দিয়েছে, এ হচ্ছে মহাপাপ। আর একটা পাপ, ব্যঙ্গ বিদ্রুপ করা, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা আমাদের সমাজে আছে, আমরা আপোষে মজাক করতে পারি, আমরা মানে মজাক ছলে এক অপরকে কথা বলতে পারি, কিন্তু এটা সেটা না, এটা হচ্ছে কি বিদ্রুপ করা, তার মানে একজনকে ঘৃণা করে তুচ্ছ করে তাকে ব্যঙ্গ করা, তাকে বিদ্রুপ করা, এটা হচ্ছে জীবে জাত একটা মহাপাপ। কোন মুসলিমের চরিত্র ও আকৃতি প্রকৃতি নিয়ে শ্লেষ মিশ্রিত উপহাস করলে তা কাবিরা গোনা হয়। এ সম্পর্কে কোরআনের স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ইমানদাররা কোন সম্প্রদায় যেন কোন সম্প্রদায়কে নিয়ে উপহাস না করে, হয়তো বা আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যারা উপহাস করছে তারা যাদেরকে নিয়ে উপহাস করছে তাদের তুলনায় ছোট এবং তাদের তুলনায় ঘৃণ্য, বরং এমন হতে পারে যে যাদেরকে উপহাস করছে তারা এদের থেকে ভালো, তারা এদের থেকে ভালো। ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন, আর কোন মহিলা যেন বা মহিলা দল যেন কোন মহিলা দল নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ না করে, যেহেতু যাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয় হয়তো বা তারা এদের থেকে ভালো, কিন্তু তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো ব্যঙ্গ করছো তুচ্ছ করছো তারা ভালো, অথচ তোমাকে ঠাট্টা করি, এরকম যেন তোমাদের মধ্যে না হয়, এটা আল্লাহ তাআলা নিষেধ সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতে নিষেধ করেছেন, যে তিনি বলেছেন হে মুমিনগণ কোন পুরুষ যেন কোন অন্য পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারীও যেন অপর নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম বা শ্রেষ্ঠ হতে পারে। কিন্তু মুসলিমের দিন নিয়ে, তার দিনদারি ও দিনী আকৃতি এবং পরিচ্ছদ নিয়ে উপহাস করা বৃহত্তর সর্বনাশ। কারো দাড়ি নিয়ে আপনি ব্যঙ্গ করলেন, কারো লম্বা পাঞ্জাবি নিয়ে ব্যঙ্গ করলেন, কারো টুপি নিয়ে ব্যঙ্গ করলেন, এটা আরো খারাপ, তাই না? সাধারণভাবে হয়তোবা কেউ খোঁড়া, তা সে খোঁড়া পায়ে খোঁড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তাকে নিয়ে ব্যঙ্গ করলেন, এটা যেমন পাপের কাজ, যেমন কেউ অন্ধ তার চক্ষু নিয়ে আপনি ব্যঙ্গ করলেন, এটা যেমন পাপের কাজ, তার থেকে বড় পাপের কাজ তার দাড়ি নিয়ে, তার টুপি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, তাই না? এক লোক যাচ্ছে, তার পাঞ্জাবিটা খুব লম্বা, তার জামাটা, এটা কি বলে, এটাকে কামিজ কি বলে, এটা খুব লম্বা, এই হুজুররাই যত কাপড়ের দাম বাড়িয়ে দিল, হলো ব্যঙ্গ, এই যে ব্যঙ্গ করল যে হুজুররাই কাপড়ের দাম বাড়িয়ে দিল, তার মানে লম্বা লম্বা পাঞ্জাবি পরেছে এই জন্য। অবশ্য আজকাল নেতারাও লম্বা লম্বা পাঞ্জাবি পরছে, কিন্তু এমন সময় আছে, এমন লোক আছে যারা একরকম ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, তাদের দিন নিয়ে যদি করে তাহলে দুনিয়া নিয়ে ঠাট্টা করার থাকেও এরা হচ্ছে বেশি পাপ। কোন দিন জেনে এবং তার দিনের এক আমল ইবাদত ও প্রতীক জেনেও ব্যঙ্গ করা, এটা হচ্ছে কুফরি, বরং এমনও হতে পারে যে মানুষ কাফের হয়ে যাবে যদি দাড়ি নিয়ে ঠাট্টা করে ব্যঙ্গ করে। এমন অবস্থায় এমন বহু কথা আছে যে কথা নিয়ে দাড়ি নিয়ে বলা হয়, তাহলে কিংবা দিনদারি নিয়ে বলা হয়, কিংবা সে নামাজি বলে তার নামাজ নিয়ে বলা হয়, তাহলে জেনে রাখবেন যে সেটা হচ্ছে বিশাল পাপ। হয়তো দাড়িওয়ালা লোকের মাধ্যমে কোন একটা ভুল হয়ে গেল, দাড়ি রেখেছে এদিকে আবার এই করেছে। কোন বোরকাওয়ালি মেয়ে, সে হয়তো যেমন মাদ্রাসায় গেছে বোরকা পরে, তারপরে হয়তো পাশে বহু মহিলা দেশে তারা বোরকা পরে না, সে বোরকা পরে এসেছে, মাস্টার তার সঙ্গে যে টিচার তার সঙ্গে যখন কথাবার্তা বলছে পড়াশোনার ব্যাপারে, পড়াশোনা হয়তো বলতে পারছে না ঠিক মতো বা ভুল করেছে, তখন তাকে নিয়ে ব্যঙ্গ করছে, বোরকা পরার ব্যাপার, বোরকাটা খুব দেখছি কিন্তু পড়াতে তো নেই। এইভাবে বিভিন্ন রকম উদাহরণ আছে সমাজে যে বোরকা নিয়ে, টুপি নিয়ে কিংবা দাড়ি নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, যা এক প্রকার দিন জেনেও, যেটা দিনে আছে দিন জেনেও যদি করে থাকে তাহলে সেটা হবে কুফরি, বরং সে কাফের হয়ে যেতে পারে। এক ব্যক্তি তবুকের যুদ্ধ সফরে এক বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাগণের সমালোচনা করে বলল, আমাদের ওই কারীদের মতো অধিক পেটুক, মিথ্যুক এবং কাপুরুষ আর কাউকে দেখিনি। আমাদের দেশেও প্রচলিত আছে, হুজুররা খাওয়ানোর হুজুর বেশি খেতে পারে, তাই না? বলে হুজুররা খুব পেটুক খায়। হাফেজ সাহেব, হ্যাঁ খান, কি ব্যাপার, খান না কেন? আর তার মানে কি বেশি খাচ্ছে? তো সাধারণত হুজুরদের বদনাম আছে তারা বেশি খায়, আর বেশি না খেলেও সব পাখিতে মাছ খায়, মাছ রাঙ্গার নাম হয়, অন্য পেটুক সে অন্য লোকেও খায় কিন্তু নাম হয় কাদের, এই মাছরাঙ্গার নাম হয়। আসলে এই রকম এক শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাহাশ্রমের সাহাবাদকে নিয়ে ব্যঙ্গ করল এ কথা শুনে, আর তার মধ্যে আল্লাহ রসুলও সামিল, এ কথা শুনে ওই বৈঠকের এক ব্যক্তি বলল, কাজাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি মোনাফেক, মোনাফেক ছাড়া এরকম কথা আল্লাহ রসুলের বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে কেউ বলতে পারে না, আমি এই বিষয়ে রসুল সাহাশ্রমকে অবশ্যই খবর দেব। সুতরাং মুনাফেকরা আরো ভয় করল যে হয়তোবা কোরআন অবতীর্ণ হয়ে তাদেরকে এই বিষয়ে বাস্তবতা প্রকাশ হয়ে যাবে। আর সত্যিই তাই, সাহাবি আল্লাহ রসুলের কাছে বলার আগেই কোরআনের আকাশবাণী হয়ে গেছে, জিবরিল এসে খবর দিয়ে দিয়েছেন যে এই তোমাদেরকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট খবর পৌঁছলে তারা তার কাছে ওজর ও অজুহাত পেশ করে বলতে লাগল যে আমরা এমনি মজাক ছলে বলা বলি করছি, আমরা কি সত্যিই বলেছি, আমরা কি সত্যিই পেটুক বলেছি না সত্যিই ভীরু বলেছি, আসলে আমরা মজাক ছলে বলছিলাম। এ কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইহাদারুল মুনাফিকুন আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। ওরা ভয় করে যে আল্লাহ তাআলা কোন সূরা অবতীর্ণ করে ওদের মনের খবর সব খবর বলে দেবে, হ্যাঁ ঠিক আছে তোমার ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকো, আল্লাহ তাআলা তোমার যা করছো, তোমার যে আশঙ্কা করছো সব প্রকাশ করে দেবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওরা যখন মজাক ছেড়ে বলল, ওয়ালা ইনসাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যখন তাদেরকে প্রশ্ন করা হলো, বলা হলো তোমরা এরকম কেন করলে, তা বললে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, এমনি খেলার ছলে, ক্রীড়ার ছলে বা মজাক ছলে বলছিলাম। কুলা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এবং তার আয়াতকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করেছ? ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করাটা জিনিস পাওনি? ঠাট্টা ব্যঙ্গ করতে হয় আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে? এ কোন ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ, এ কোন মজাক? কোরআন তা স্পষ্ট বর্ণনা করে ঘোষণা করলো, মুনাফিকরা ভয় করে যাতে এমন এক সূরা অবতীর্ণ না হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। বলো বিদ্রুপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। আর তুমি ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা করছিলাম, ক্রীড়া কৌতুক করছিলাম। বলো তোমরা কি আল্লাহ তা নিদর্শন রসুলকে নিয়ে বিদ্রুপ করেছিলে? লা তাতাজিরু, তোমরা দোষ খালানোর চেষ্টা করো না। কাদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছো। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, ফেসবুকে দেখবেন কত রকমের ব্যঙ্গ বিদ্রুপ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কত রকমের গালাগালি, কত রকমের ব্যঙ্গ বিদ্রুপ। এরা নামে মুসলমান হলেও এরা কিন্তু আসলে কি, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক, বরং এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলছেন লা তাতাজিরু, তোমরা ওজর পেশ করো না। হ্যাঁ, অনেকে ওজর পেশ করে বলছে যে না ও হচ্ছে মুসলমান, অথচ সে ব্যঙ্গ বিদ্রুপ করছে আল্লাহ নবীকে নিয়ে, তবুও তার সপক্ষে তাদের লোকে, তাদের দলের লোক তার সাফাই গাইছে এবং বলছে কি না ও মুসলমান, লা তাতাজিরু, ওজর পেশ করো না, কাদ কাফারতুম বাদা ইমানিকুম, ইমান যদিও মুসলমান তবুও সে এই ব্যঙ্গ করার জন্য কাফের হয়ে গেছে, এমন বিদ্রুপ করার জন্য সে কাফের হয়ে গেছে। তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করলেও তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করলে অন্য দলকে শাস্তি দেব, কারণ তারা হচ্ছে অপরাধী। বর্তমান সমাজে ব্যঙ্গকারীর অভাব নেই, বিজাতির পক্ষ থেকে বিদ্রুপাত্মক কত রকমই আমরা শুনে থাকি। যারা বিজাতি, যারা অমুসলিম, তাদের কাছ থেকে তো শুনবো, এটা তো স্বাভাবিক। আল্লাহ নবীর যুগেও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেও কত রকমের কথা শুনেছেন। তারা কাফে, তারা তো বলবে, কিন্তু মুশকিল হচ্ছে যে মুনাফিক। আর মুনাফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিককে নিয়েও ভুলকে ভুগেছেন। মদিনার ভিতরে ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মা আয়েশার চরিত্রে কলঙ্ক থেকে নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কত রকম চক্রান্ত এবং কত রকম কথা বলে, যেমন এই একটা কথা, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে ছোট করতে চেয়েছিল তারা। তারা মুসলমান হয়েছিল শুধু নিজেকে বাঁচাবার জন্য, কিন্তু তারা হচ্ছে মুনাফিক। তারা মসজিদে আসতো, এই জন্য আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের বিরুদ্ধে কোনো মানে ব্যবস্থা নেননি, যাতে করে লোকে মনে না করে যে মোহাম্মদ তার নিজের সাথীদেরকে হত্যা করছে। তাছাড়া সারা হত্যাযোগ্য লোক মুনাফিকেরা, কিন্তু মুনাফিককে হত্যা করেন না কেন, যেহেতু সে মুসলমানদের দলে থাকবে। আমরা যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কিন্তু তাদের অন্তরে জায়গা পায়নি, তাহলেও তাদেরকে আমরা বাহ্যিক তাদের বলা দেখে, আচরণ দেখে আমরা ভাববো যে এরা হচ্ছে মুসলমান। জুমার নামাজ পড়তে আসছে, ঈদের নামাজ পড়তে আসছে, জানাজার নামাজ পড়তে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন তাদেরকে কি মনে করব, তাদেরকে মুসলমান মনে করব। আর যদিও তারা অন্তরের ভিতরে ভিতরে মুসলমান নয়, তারা হচ্ছে কাফের। বিজাতি তো বিজাতি, কিন্তু মুসলিম সমাজে এমন অনেক নামধারী মুসলিম আছে যারা দীন ও দীনের বহু বিষয় নিয়ে প্রহসন হেনে থাকে। কেউ তা লেখার মাধ্যমে, কেউ তো ভুকুটি হেনে, কেউ বা এলকিয়ে ঠোঁট লম্বা করে অথবা জিভ বের করে দীনের বড় বড় প্রতীক ও ওলামার প্রতি বিদ্রুপ করে থাকে। বিবিসিওয়ালাদের মতো কত এবিসিওয়ালারাও ধর্মপ্রাণ মুসলিমকে মোল্লা, মোল্লাজি, প্রাচীনপন্থী, মৌলবাদী, গোড়া, ধর্মান্ধ, দেড়েল, টুপিধারী ইত্যাদি বলে আরো কিছু বলতে তারা দ্বিধা করে না। কত রকম ভাবে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে। সেদিন ফেসবুকে দেখলাম কে নাকি বলেছে, কোন একজন শিক্ষিত বলছে, শিক্ষিত ইসলাম থাকবে শুধু অশিক্ষিতদের মাঝে। তার মানে বলতে চাচ্ছে যারা শিক্ষিত মানুষ তারা ইসলাম গ্রহণ করবে না। আসলে কোন শিক্ষিতরা বুঝতেই পারছে, কোন শিক্ষিত মানুষ, যে শিক্ষিতদের মাঝে ইসলাম থাকবে না তারা আসলেই মূর্খ। যারা ইসলাম শিক্ষা করে না তারা হচ্ছে আসলেই মূর্খ। আমাদের কাছে শিক্ষিত তারা যারা ইসলাম শিক্ষা করেছে, আর ওরা বলছে যে ইসলাম থাকবে অশিক্ষিতদের মাঝে। তার মানে যারা ইংরেজি পড়েনি, যারা পাশ্চাত্য ভাষা নয়, তারাই মুসলিম হবে। আর ইংরেজি পড়লে সে সভ্য হয়ে যাবে, সে ইসলাম। তার মানে ইসলাম হচ্ছে অসভ্যদের ধর্ম, অশিক্ষিতদের ধর্ম। দেখছেন, একজন মুসলমান হয়ে ও কথা বলছে। এইভাবে আপনি ফেসবুকে তো আজকাল দেখতেই পাবেন, ফেসবুক তো মানে আগে মনে মনে থাকতো, কেউ কিছু বুঝতে পারত না, কিন্তু এখন সব ঘরে বসে ধরা পড়ার ভয় নেই, বা সব প্রকাশ করে দিচ্ছে, মনের কথা প্রকাশ করে দিচ্ছে। অবশ্যই সব কথা আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা লিখে রাখছেন, ওরাও লিখে রাখছে ফেসবুকে, সাক্ষী হবেই কাল কেয়ামতের মাঠে। যা লিখছে কাল কেয়ামতের মাঠে নিজেদের লেখাই সাক্ষী হয়ে যাবে। আর আল্লাহ তাআলার ফেরেশতা আছেন, হ্যাঁ আমার রসুল, আমার যে দূত আছে তাদের কাছে, তারাও লিখছে কাল কেয়ামতের দিনে তারা সাক্ষী পেশ করবেন। পার্থিব জীবনের ক্ষণসুখ সমৃদ্ধির বাহ্যিক জ্ঞান নিয়ে ইহ পরকালে চিরসুখের জ্ঞানীদের সম্পর্করা বলে মোল্লার দোর মসজিদ পর্যন্ত। দেখছেন, ওরা শিক্ষিত হয়েছে, চাকরি পেয়েছে, সেই চাকরির ফলে টাকা পাচ্ছে, বাস খালাস অহংকার। এখন এই গরিব মানুষরা, যারা মুসলমান, যারা নামাজ পড়ে, যাদের দাঁড়িয়ে আছে, তাদেরকে ছোট ভাবছে, ঘৃণা করছে, তুচ্ছ করছে। আর যারা মোল্লা, যারা মসজিদের ইমাম, তাদেরকে মোল্লা করে, তুচ্ছ করে, নিজেদেরকে বড় অহংকার প্রদর্শন করে বলছে কি মোল্লার দোর মসজিদ পর্যন্ত। আর ওদের দোর কোন পর্যন্ত? মোল্লার দোর যদি মসজিদ পর্যন্ত হয়, তো যারা নাক সিটকাচ্ছে সেই শিক্ষিত ইংরেজি গোঁড়ারা, তারা তাদের দোর কত পর্যন্ত? তাদের দোর গোর পর্যন্ত। আর মোল্লার দোর মসজিদ পর্যন্ত না, মোল্লার দোর একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত। তোদের দোর খালি গোর পর্যন্ত, গড়ে গেলে বুঝতে পারবি, গড়ে যাওয়ার আগে পর্যন্ত তোরা কি জীবনে কিভাবে বাঁচবি, কিভাবে বিলাসিতা করবি, কিভাবে খাবি দাবি, এই তোদের জ্ঞান আছে। ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতি দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা বাহ্যিক জীবনের, এই জীবনের চাকচিক্য সম্পর্কে, দুনিয়া সম্পর্কে এদের জ্ঞান আছে। দুনিয়া কিভাবে চালাবো, দুনিয়াতে কিভাবে বিলাসিতা করব, এসব আছে, কিন্তু ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে গাফেল। তাদের দৌড় গোর পর্যন্ত, গোরের পরে কি হবে সে খবর তারা রাখে না। কিন্তু একজন মোল্লা, সে তার জীবন, ইহ জীবনও জানে, পরজীবনও জানে, নিজের জীবন, বরং এই জীবন কয়েক বছরের জন্য, 70-80-90 বছরের জন্য, আর পরজীবন অনন্তকালের জীবন, সে অনন্তকালের জীবনের খবর সে রেখে থাকে, আর তুই মাত্র 70-80-90 বছরের খবর রাখিস। মোল্লার দোর মসজিদ পর্যন্ত, আর তোর দোর কদ্দূর? এরা এইভাবে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, তারপরে মাদ্রাসা শিক্ষাকে নিয়ে এরা ফকিরি বিদ্যা, ভিকিরি বিদ্যা বলে, শ্রদ্ধাপূর্ণ পোশাক বোরকার জন্য বলে ভূতের লেবাস, হ্যাঁ, বেপর্দা পরিবেশে কেউ পর্দা করলে আত্মীয়রা ইঙ্গিতে, ইশারায়, হাসিতে ব্যঙ্গ করে থাকে। পর্দা মহিলা দেখলে দেখবেন, হ্যাঁ, হাসি, বোরকা পরে গেলে হাসি, আত্মীয়রা, নিজের আত্মীয় লোক, কিন্তু সে বোরকা পরে না, বাস ব্যঙ্গ বিদ্রুপ বিভিন্ন রকমের আকারে ইঙ্গিতে বুঝিয়ে থাকে। এসব উপহাস শুনে মুমিনের হৃদয় দগ্ধীভূত হয়। তাই মুমিনের জন্য রয়েছে আল্লাহর আশ্বাস বাণী, তিনি বলছেন, দুষ্কৃতকারীরা মুমিনদের নিয়ে উপহাস করত এবং যখন তাদের নিকট পার হয়ে যেত, তখন বক্র দৃষ্টি সে ইশারা করত, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। দেখ, চলল, দেখ, হ্যাঁ, দেখ রে, মুখে না বললেও ইশারা করে বুঝিয়ে দেয়, তার মানে লোকটা চলল, বোরকা, হ্যাঁ, দেখ, বোরকা পরে চলল, কিংবা টুপিদারি, দেখ, এইভাবে ইয়াতাগামাযুন, এক অপরে বক্র দৃষ্টিতে ইশারা করত। ওরা যখন ওদের আপনজনের নিকট ফিরে আসত, ওয়াইজান কালাবু ইলা আহলিহিমুন কালাবু ফাকিহিন, তখন উৎফুল্ল হয়ে ফিরত, এবং যখন ওদেরকে দেখত, ওয়াইজা রাওহুম কালু ইন্না হাউলা ইলা দাল্লুন, দেখ, ভ্রষ্ট, হ্যাঁ, বেউকুফের দল, এরা, এদের না দুনিয়াতে কোন পজিশন আছে না কিছু, হ্যাঁ, নামাজ পড়ছে, নামাজ পড়ে পড়ে হয়রান হচ্ছে, নামাজ পড়ে কি পাবি, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, এইভাবে নানা রকম কথা বলে, উল্টে যারা ভ্রষ্ট তাদেরকে, ওরাই নিজেরাই ওদেরকে ভ্রষ্ট বলছে, ওদেরকে তো তাদের তত্ত্বাবধায়ক, ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলছেন ওদেরকে ওদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি, যে ওদের বিরুদ্ধে তোমরা মন্তব্য করে করবে, এরকম করে পাঠানো হয়নি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, শুনে নাও, আজ কিয়ামতের দিন আজ ইমানদাররা ওই কাফেরদেরকে নিয়ে হাসবে, যেমন দুনিয়াতে তোমরা ইমানদারকে নিয়ে হাসাহাসি করেছিলে। একজন ধর্মপ্রাণ মানুষ, দিনদার মানুষ, তাকে নিয়ে চোখের ইশারাতে, মুখে হাসাহাসি করেছিলে, এক অপরে হাসাহাসি করেছে। খালি আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ সেই দিন, বদলার দিন, যেদিন দুনিয়াতে যা করেছিলে তার বিনিময়ে আজ মুমিনরা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, গদিতে বসে বসে দেখবে কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে, দেখ, দুনিয়াতে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিলি না, হাসাহাসি করেছিলি, আজকে আমরা তোদেরকে দেখে হাসছি, তোদের অবস্থা দেখে হাসছি, তোদের এই কেমন অবস্থা, নিকৃষ্ট অবস্থা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলা আলাইকি ইয়ানজুর হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফালুন, কাফের দল ওদের কৃতকর্মে প্রতিফল পেল তো, যেমন দুনিয়াতে করেছে তার প্রতিফল পেল তো। এটা সূরা তাতফিফ বা মুতাফফিফিনের শেষ দিকে আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন। কাফেরদেরকে পরকালে আল্লাহ তাআলা বলবেন, তোরা হীন অবস্থায় এখানে জাহান্নামে থাক এবং আমাকে কোনো কথা বলিস না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদের নিয়ে তোরা হাসি ঠাট্টা করতে এত বিভোর ছিলিস যে তা তোদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, তোরা তাদের নিয়ে হাসতিস। আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হল সফল কাম। কাফেররা সফল কাম কালকে আমাকে মোটেই হবে না। সফল কাম কারা হবে? যাদেরকে কাফেররা দুনিয়ার বুকে ছোট মনে করেছিল, তুচ্ছ মনে করেছিল এবং তাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। আর একটা পাপ কাজ, মুখের মন্দ খেতাবে ডাকা। কোন একজন মানুষ তার নাম আছে কিন্তু সেই নামটা বিকৃত করে আপনি ডাকছেন, সেই নামটা কোন একটা মানুষের ভালো নাম, যেমন আব্দুল গাফফার, আপনি তাকে একটা তুচ্ছ নামে, এই গেফানে, এই গেফারি, এইভাবে তুচ্ছ করে ডাকছেন। ঘৃণা ভরে কাউকে মন্দ নামে ডাকা, তাচ্ছিল্যের সাথে কারো নামের মন্দ খেতাব বের করা ইত্যাদি জিহবার এক একটি ঘৃণিত আপদ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা এক অপরকে মন্দ নামে ডেকো না, ইমানের পর ফাসেকি নামে ডাকা গর্হিত কাজ। ভালো নাম আছে, সে ভালো নাম বাদ দিয়ে তাকে খারাপ নামে ডাকছো, এইরকম হচ্ছে ফাসেকি কাজ। যারা এ ধরনের আচরণ থেকে নিবৃত্ত না হয় তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেম। মুসলিমকে এই কাফের, এই ইহুদি, এই চোর ইত্যাদি বলা, কোন হয়তো বা চুরি করেছে, সে বেচারি তোবা করেছে, তাও তাকে কি বলা হয়? চোর বলা হয়। অবশ্য দুনিয়ার নিয়ম এটাই, এককালে পুকুরের পাড়ে তাল গাছ ছিল, তাল পুকুর নাম হয়েছে, সেই তাল গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে, তারপরেও তাকে কি বলা হয়? তাল পুকুরই বলা হয়। দুনিয়ার নিয়ম নীতি, কিন্তু না, এই ব্যাপারটা চরিত্রে চলবে না। চরিত্রে যদি কেউ ছোটবেলাতে কিংবা একরকম ছিল, কিংবা জীবনের শুরুতে একরকম ছিল, সে যখন আল্লাহর কাছে তওবা করলো, সে যখন আজ নামাজ পড়তে আসছে, সে যখন ভালো লোক হয়েছে, তখন তাকে সেই পুরনো খেতাব দিয়ে ডাকা এটা মুসলমানের কাজ হতে পারে না। সুন্নার অনুসারীকে, যারা সুন্নার অনুসারী তাদেরকে বলছে ওয়াহাবি, আর নিজেদেরকে বলছে সুন্নি। অবশ্য সুন্নি যারা তাদেরকে এরাও বলে সিন্নি। আবার বোম্বাই শুনে এলাম এদেরকে লাড্ডু বলছে, কারণ লাড্ডু মিঠাই ওরা খুব বিলি করে, হ্যাঁ বোম্বাই লাড্ডু বলছে, আর কে এরা বলছে সিন্নি, আর এরা বলছে ওয়াহাবি। এইভাবে এক অপরকে মন্দ নামে সুফি তালবিলুমকে তালবিলুই, কারো নাম বিকৃত করে কারো নামের উপর মন্দ উপাধি দিয়ে এইভাবে একজন মুসলিমকে ডাকা মোটেই উচিত না। এটা হচ্ছে নিষিদ্ধ এবং কোরআন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেহেতু এতে আখ্যাত ব্যক্তি মানসিক ক্লেশে যন্ত্রণা পেয়ে থাকে এবং পরিবেশে পারস্পরিকভাবে দেশ বিদেশ ঘৃণা বিস্তার করে, এই জন্য এটা হচ্ছে হারাম। আর একটা কথা বলি, আমি শেষ করে দেব, আর একটা জীবের আপদ, সেটা হচ্ছে কথা কাটা। কথা কাটা মানে আমি কথা বলছি আপনি কথা কাটছেন, বা কেউ কথা বলছে আপনি কথার মাঝে গিয়ে কথা বলছেন, এটা একটা ঘৃণিত আচরণ, এটা ঠিক না। যখন তাদের কথা বলা শেষ হবে তখন আপনি কথা বলুন, যখন আমার কথা বলা শেষ হবে তখন আপনি কথা বলুন, আমাকে কথা বলতে না দিয়ে আপনি বলেই যাচ্ছেন, বক্তা আপনি নিজেই একা, এরকম করা কিন্তু উচিত না। কেউ কথা বললে তার কথা শোনার পরই উত্তর দেওয়া এবং অন্য কিছু বলা উচিত, এমনকি সমতের বিরুদ্ধে হলেও কারো কথা কাটা নিষ্ঠাবত্তার নিদর্শন নয়। আপনার বিরুদ্ধে বলছে, আপনাকে খণ্ডন করছে, তবুও তাকে সময় দিতে হবে, সে যখন কথা শেষ করবে তারপর আপনি তার খণ্ডন করুন, আপনি আপনার কথা বলুন। পক্ষান্তরে কোন বক্তার কথা কাটা ইসলামী আদর্শের পরিপন্থী এবং তাতে ক্ষতি ছাড়া লাভও কিছু হয় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকেরা কথা বললে তুমি যদি তাদেরকে চুপ করতে বলো তাহলে তুমিও নিজে বাজে কথা বললে, তুমিও নিজে বাজে কাজ করলে, এরকম করা উচিত না। শেখ সাদি বলেছেন এবং তার কথা দিয়েই আজকের বক্তব্য শেষ করব, কথায় রয়েছে শুরু শেষ আছে তা, কথার ভিতরে কথা বলো না কো আর, সুসভ্য মানব যারা জ্ঞানী গুণীজন কথার মাঝারে কথা কন্যা কখন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।